我们把马勒尼尔路，他拉起来了。وكان أبو حنيفة يقول أولا له الخيار اعتبارا بخيار العلم وخيار الشر وهذا لأن لزوم العقد بتمام رضا زوالا وثبوتا ولا يتحقق ذلك إلا بالعلم بأوصاف المبين وذلك بالرؤية فلم يكن البايع راضيا بالسوال কোন এক ব্যক্তি ওয়ারিশ সূত্রে বায়ান নেই, একজনে হেবা করছে বা যে কোনো ভাবে ঋণ পাইতো একজনের কাছে, এমন একটা সম্পত্তির জমিনের মালিক হয়েছে যেটা হ্যাঁ নিজে দেখা নেই, অথবা নিজেই কিনছে এখনো নিজে দেখা নেই না দেখেই কিনছে, সে এটা বেচ যেটা সে দেখে নাই এখন ওইটা বেচ, তাহলে ওই ব্যক্তি যে না দেখে তার জিনিস বিক্রি করে ফেলেছে তার রুইয়াতে খেয়াল, তার রুইয়াতে খেয়াল থাকবে না যে পরে আবার দেখিয়া না আমি দিতাম না এই কথা দিতে পারি। ওমাম বা মালাম ইয়ারাহু, जो शख्स कोई चीज बेचे जिसको वो ना देखा, फला किया रहा बेचने के बाद उसके लिए कोई किया, वकान अबू हनीफा यकूल अव्वल लहु किया, अवश्य इमाम अबू हनीफा रहमतुल्लाह प्रथम तार अभिमत ছিল যে যদি কেউ কোনো জিনিস না দেখে বিক্রি করে তাহলে তার জন্য কিয়া, দেখার পর হ্যাঁ ইচ্ছা করলে ফসকো করতে পারবে, ইচ্ছা করলে রাজিও, এটা ইমাম আবু হানিফার প্রথম কোন ছিল। ওয়াকান আবু হানিফা ইয়াকুল আউওয়ালান, আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পহলে মর্তবা ইয়ে কহতা থা লাহুল খিয়ার, বায়ে কে লিয়ে কিয়া হোগা খিয়ার, ইতিবারান বি খিয়ার লাইলি ওয়া খিয়ার শর্ত, তো যেমনি ভাবে খিয়ার আয়েব এবং খিয়ার শর্ত বায়ের জন্য হয়, খেয়ারের রুইয়াত বায়ের জন্য হবে। যেমন বায়ে একটা জিনিস বেচছে, ইয়ে মুস্তারি, মুস্তারি তো এই মুভির মাঝে যদি কোনো দুষ্টুটি পায় তাহলে ফেরত দিতে পারে, ঠিক তেমনিভাবে বায়ে সামান নিচ্ছে, সামান তার হাতে যাওয়ার পরে নেওয়ার সময় দেখে নেয় নাই, পরে যে হ্যাঁ এটি অসল টেহা, তাহলে সে এটারে কী করতে পারে ফেরত দিতে পারে, তাহলে খেয়ারে আইনের কারণে মুবিরে ফেরত দিতে পারে বা সামানে ফেরত দিতে পারে বায়ে, সুতরাং খেয়ারে রুইয়াতের যদি সে না দেখে বেঁচে থাকে তাহলে যেমনিভাবে মুস্তারি না দেখে কিনলে তার দেখার অধিকার থাকে, তেমনিভাবে বায়ের অধিকার থাকে। এতবার আমি খেয়ারি আইব খেয়ারি শর্ত, খেয়ারে আয়েব আর খেয়ারি শর্ত করে এতবার করতে হবে, খেয়ারি শর্তের কথা এক যে যেমনিভাবে মুস্তারি খেয়ারি শর্ত আছে তেমনি ভাবে বায়ে যে আমি দিব না না দিব আমি তিন দিন চিন্তা করে তা, তাহলে যেহেতু খেয়ারে আয়েব এবং খেয়ারে শর্তের মধ্যে বায়ে মুস্তারি উভয়ের জন্য কি থাকে খেয়ার থাকে, খেয়ারে রুইয়াতের মধ্যেও বায়ের খেয়ার থাকে। ওহাজা লি আন্না লুজুমাল আকদি বিতামামি রিজা জাওয়ালান ওয়া সুবুতান, আর একটা যুক্তি দিতাছেন যে যেমনিভাবে আদ্য সম্পূর্ণ হবে তখনই যখন মিলকিয়ত জায়েল হওয়ার ক্ষেত্রে রাজি থাকবে আবার মিলকিয়ত আসার ক্ষেত্রেও সম্মত থাকবে, অর্থাৎ আমি এই জিনিসটা আপনার কাছে বেঁচে দিতেছি আমার মিলকিয়ত জায়েল হয়ে যাচ্ছে, আমি এটা রাজি থাকতে যদি দেই তাহলে এটা আকদের মধ্যে বেচা কিনা চুক্তির মধ্যে সম্মত, ঠিক তেমনিভাবে আপনি যে নিলেন নিয়ে আপনি যে এটা কবুল করলেন এটা মানে আপনার মিলকিয়তের মধ্যে বিদ্যমান হইল, আপনি যদি নিয়ে এটা সম্মত থাকেন যদি কোন আমি এটা নিব না আয়ের দ্বারা তাহলে তো চলো, অর্থাৎ মিলকিয়ত জাহির হওয়ার ক্ষেত্রে যেমন আমার থেকে ছুটিয়ে রেখেছে আবার মিলকিয়ত প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে উভয়টার মধ্যে রেজামতি থাকতে হবে সম্মতি থাকতে হবে, তাহলে এই জায়গার মধ্যে দেওয়া যাচ্ছে মিলকিয়ত জাওয়াল হওয়ার ক্ষেত্রে বায়ে রাজি না, মিলকিয়ত জাওয়াল হওয়ার ক্ষেত্রে কে বায়ে রাজি না তাহলে ভাইটা হয় কেন, বাই হইতে হইলে যেমনিভাবে মিল্কিয়ত জওয়াল হওয়ার ক্ষেত্রে রেজামন্দি থাকতে হয়, মিল্কিভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কি থাকতে হয়? রেজামন্দি থাকতে হয়। রেজামন্দি পুরা হোনে কে সাথ মিলকিয়ত জাহেল হোনে কে সুরত মে আর মিলকিয়ত সাবিত হোনে কে সুরত মে ওয়ালা ইতাহাক্কাকু যালিকা ইল্লা বিল ইলমি বি আওসাফিল মুবিন। আর এটা মিলকিয়ত জওয়াল হওয়ার বিষয়টা বা মিলকিয়ত সুবুত হওয়ার বিষয়টা তখনই এটা চূড়ান্ত হবে যখন মুবির আওসাফ সম্পর্কে হ্যাঁ এলেম থাকবে, মুবির ওয়াসফ সম্পর্কে এলেম থাকবে। হুনে পর অর্থাৎ সে না দেখিয়া এখন আরেকজনে যে নিয়ে যাইতেছে এটাতে সে সম্মত না, সুতরাং তার রুইয়তের যে খিয়ার এই খিয়ার তার থাকবে কার? এগেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কৌলা যে কল উনি প্রথমে বলছিলেন যে বায়েরও কি থাকবে খিয়ার থাকবে, কিন্তু কৌলে মর্জু পরবর্তীতে উনি এই কৌলে থেকে রুজু করছে। কারণ হইল অর্থাৎ হিয়ার থাকবে না কার? বায়ের। এর কারণ হইল যে যে হাদিসটা আমরা বর্ণনা করছি মানিস তারা সাইয়ান লাম ইয়ারাহু ফালাহুল খিয়ার, মানিস তারা সাইয়ান লাম ইয়ারাহু ফালাহুল খিয়ার। আমরা যে হাদিসটা বর্ণনা করলাম যে ব্যক্তি কোনো জিনিস না দেখে কিনছে ফালাহুল খিয়ার, তার জন্য খিয়ারের অধিকার আছে। তা হাদিসটা হলো সেরার সাথে মুআল্লাক, রুইয়াত রুইয়াত রুইয়াতের শর্তটা মুআল্লাক করা হয়েছে কের সাথে? সেরার সাথে। যে কিনবে মানিস তারা সাইয়া, যে কিনবে কোনো জিনিস এখানে মাম বা সাইয়ান এই কথা নাই, যে সেরার সাথে কিনার সাথে হাদিস সম্পর্ক, যে কিনবে তার দেখা তার রুইয়াত হইল শর্ত খেয়াল, কিন্তু যে বেচবে তার রুইয়াত তো হাদিসের দ্বারা সাবিত হয় না। হাদিসের দ্বারা হইলো যে কিনবে তার জন্য রুইয়াতের শর্ত, কিন্তু ওই হাদিসের মাঝে তো যে বেচবে এইটা তো হাদিসের মাঝে নাই। ও ওয়াজুল কাউলুল মারজু ইলাইহি আর মুজু ইলাই কল কা বজা আন্নাহু মুআল্লাকুন বিশিরা লিমা রাওয়াই ইয়ারে লুইয়াত এ মুআল্লাক হে বিশিরা সেরা কি যে কিনবে তার সাথে এটা সম্পর্ক লিমা রাওয়াই না জু হাদিস সামনে বয়ান কিয়া ইসোজে পালা ইয়াসবুতু দুনা তাহলে ওই জায়গার মধ্যে রুইয়াতটা কার সাবিতিছে? মুশতারি সাবিতিছে, তাহলে বায়ের জন্য কি হবে না? সাবিত হবে। ওরাওয়া আন্না উসমান ইবনে আফফান বাদান, এটা তো একটা দলিল যে হাদিসের দ্বারাই আমরা সাবিত করে দিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস এই খিয়ারটা একমাত্র মুশতারির জন্য, এই বায়ের খিয়ার নাই। আর দ্বিতীয় আরেকটা আসারে সাহাবা সাহাবাই কেরামের আফআলে সাহাবা সাহাবাই কেরামের খেয়াল আছে, আমল আছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জমিন কিনলেন বসরায়, আর জমিনটা কিনছেন হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ থেকে, হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ। এখন একটা গ্রুপ হযরত উসমানের কানে কানে গিয়ে কয়, হুজুর জমি যে কিনছেন আপনার তো তলহা ঠগাই দিচ্ছে, জমি জানতে হয়নি। আবার এই গ্রুপের আরেক অংশ হযরত তলহার কাছে গিয়ে বলতেছে, আপনি তো জমিন বেচছেন, এতো উসমানে আপনার কম দামে নিয়া ঠগাই দিচ্ছে। দুইজনের কাছে গিয়ে রে জন হযরত উসমানের কাছে গিয়ে বলছে যে, হ্যাঁ হুজুর আপনি জমি কিনছেন, এটা তো বেশি দামে কিনে ফেলেছেন, তলহায় আপনার ঠগাইছে। তো হযরত উসমান বললেন, সমস্যা নাই, আমার তো খেয়ারে রুয়ে পাচ্ছে। আবার হযরত তলহার কাছে যখন গেছে, তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ঠিক আছে আমার তো সমস্যা নাই, আমার তো খেয়ারে রুয়ে পাচ্ছে। এরপরে দুইজনের মধ্যে এটা নিয়ে খেয়া নিয়ে রাখছে জড়না। হযরত উসমান বলতেছে যে, আমি দেখি নাই, বিরোধিতা করে, তাহলে বোঝা গেল যে খিয়ারটা এটা মুস্তারিরি, কারণ তলহা কিনছেন মুস্তারিরি পায়ে না, এটা প্রমাণ। ওয়ারাও আন্না উসমান আপনি আপান বাহার দান বিল বসরা, আও রেওয়ায়েত কে গিয়ে কি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নে খরিদা এক জমিন বিল বসরা মিন তলহা ইবনে উবাইদুল্লাহ, হযরত বেচা এক জমিন বসরা মে হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ কে পাস, ফাকিল আলী তলহা ইন্নাকা কাদ গুবিন্তা فقال لي الخيار لأنني اشتريت ما لم أرى. تو حضرت طلحة سے کہا گیا انك قد غوبنت بیشک آپ آپ کو خسارا پہنچ گیا، انك قد غوبنت بیشک آپ کو خسارا پہنچ گیا، آپ نے تو خود ہی گرست ہو گیا. فقال لي الخيار لأنني اشتريت ما لم أرى. তো হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ নে ফরমায়া, লিয়াল খিয়ার মেরে লিয়ে খিয়ারে রুইয়ত হে, লিআন্নি ইশতারাইতু ইসলিয়ে কি মাইনে খরিদা মালা মারাহু, জব তক উসকো না দেখো তব তক মেরে খিয়ার। ওয়াকিলা লি উসমান, আর হযরত উসমান সে ভি কাহা গিয়া ইন্নাকা কাদ গুবিন্তা বেশকে আপ খাসারা মে পড় গয়ে। فقال لي الخيار لأني بعت، حضرت عثمان نے کہا میرے لیے خیال ہے اس لیے کہ میں نے بیچا مالا مالا ہوں جب تک اس کو نہ دیکھ۔ فاکما بینہما جبیر بن مطعم رضی اللہ تعالی دونوں کے درمیان فیصل مانا، فیصل بنایا بسرو حضرت جبیر بن مطعم رضی اللہ تعالی، فقضا بالخیار لطلحہ، হযরত জুবায়ের ইবনে মুতঈম নে ফয়সালা ফরমায়া হযরত তলহা কে বস। ওয়া কানা যালিকা বিমাহজালিন মিনাস সাহাবা, আর হযরত তলহা কা এই ফয়সালা করনা এ সাহাবায়ে কিরাম কে এক জামাত কে সামনে থা হুজুরিতে ছিল। সুম্মা কিয়ার রুইয়া গায়রু মুআক্কাতিন বাল ইয়াবকি ইলা أيوجد ما يبطله وما يبطل خيار الشرط من تعيب وتصرف ويبطل خيار الرؤيا، خيار الرؤيا. এখান থেকে মুসানিফ রহমতুল্লাহ রে আরেকটা মাসালা বলতেছেন যে খিয়ারে রুইয়ের এটা গ্যার মুয়াক্কাত, খিয়ারে শর্ত খিয়ারে আয়েব, খিয়ারের আয়েবের তো মুয়াক্কাত নাই, খিয়ারে শর্ত তিন দিনের, কিন্তু ফিয়ারের রুইয়াটা এটা গাইল মোয়াক্কা অনির্দিষ্টকালে, নির্দিষ্টকালে গাইল মোয়াক্কা। বরং এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত খিয়ারের রুইয়ত বাতিল করছে যে এই জাতীয় কোনো কর্ম যদি উস্তারির পক্ষ থেকে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তার খিয়ারের রুইয়ত অবশিষ্ট আছে এটা বুঝলাম। আর খিয়ারের রুইয়তটা যেমনিভাবে খিয়ারের শর্ত যেমনিভাবে আয়ের এর কারণে বাতিল হয়ে যায়, আচ্ছা ধরো তোমার খিয়ার রুইয়াতে গাইরু মুয়াক্কা তিন বার খিয়ারে রুইয়াতে গাইরে মুয়াক্কা তে বালি আর কি ইলা আই ইউ জাদা মা ইউক্তি রুহু বলকে বাকি রহেগা খিয়ারে রুইয়াত উস ওয়াক্ত জবকে না পায়া যায়, জবকে পায়া যায় উসকো জুস আই উসকো কিয়া করে বাতিল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বাতিল করার কোনো বিষয় না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত বাতিল হয় না, পাওয়া গেলে বাতিল হয়। ওয়ামা ইউমতিল কিয়ার কিয়ার শর্ত মিন তাআইয়ুবি আও তাসারুফি ইউবতিল কিয়ার ইয়া কয় যেমনি ভাবে আয়েবের কারণে মানে মুভির মধ্যে যদি আয়েব বানায় ফেলায় আয়েব দাঁড় করে ফেলায় তাহলে কিয়ার শর্ত বাতিল হয়ে যাবে, অথবা মুভির মধ্যে যদি তাসারুফ করে তাইলেও কি হয়ে যাবে খেয়ারের শর্ত বাতিল হয়ে যাবে। যেমন হকের সুবা দাবি করছে এটাও একটা তার শর্ত, হকের সুবা দাবি করার কারণে তার যে খেয়ারের শর্তটা ছিল এটা বাতিল হয়ে গেছে। তাহলে মুভির মধ্যে যদি মুভির আয়ের দর বানায় ফেলাইছি বাড়ি মেরে মাথা ফাড়ায় ফেলাইছি কিংবা ওইটারে আঘাত কিরে ফেলাইছি তাহলে বোঝা গেল যে তার খেয়ারের শর্ত যেটা আসছিল এটা কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে। ঠিক তদ্রুপ খিয়ারে রুইয়াত রাখা অবস্থার মধ্যে যদি এরকম তাসারুফ করে ফেলায় তাইলে ওইটা কি হয়ে যাবে খিয়ারে রুইয়াত বাতিল হয়ে যাবে। সুমা ইনকানা তাসারুফান লা ইমকিনু রাফউ কালি আতাকি ওয়া তাদবীরি আও তাসারুফান ইউজিবু হাক্কান লিল গাইরি কাল বাইল মুতলাক ওয়া রাহমি ওয়াল ইজারাতি ইউবতিলুহু ক্বাবলা রুইয়া ওয়া বাদাহা লিআন্নাহু লাম্মা লাজিমা তাআযযার আল ফাসল বাতাল আল খিয়ার وإن كان تصرفا لا يوجب حقا للغير كالبيع بشرط الخيار والمصابمة والهبة من غير تسليم لا يبطله قبل الرؤية لأنه لا يربى على صريح رضا ويبطله بعد الرؤية لوجود دلالة الرضا. ثم إن كان تصرفا لا يمكن رفعه يعني خيار الرؤية تاسي এরপরে এর মধ্যে মুভির মধ্যে এমন তাসারুফ করছে যে তার সরুপটারে রদ করা সম্ভব, তার মেসালুল কালি তাক খিয়ারে রুইয়াতের উপরে বান্দি কিনছে বা গোলাম কিনছে এখন হ্যাঁ করছে কি এটারে আজাদ করে ফেলাইছে, আজাদ করে ফেলাইলে তাহলে তো এইটার মধ্যে তার রুইয়াতের যে খিয়ার আছে এটা কি হয়ে গেল বাতিল অত্যাধীর অথবা মুদাব্বার বানায় ফেলাইছে, কইছে যে আমি যতদিন আছি ততদিন এই গোলাম তো আমার থাকবে এরপরে হ্যাঁ আজাদ হয়ে যাবে তাহলে মুদাব্বার বানায় যাবে। আর এগুলি ঘোষণা দেওয়ার সাথে সাথে কার্যকরী হয়ে যাবে, নাহলে কার্যকরী না হইলে পরে আবার ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এমন টাকা রুবেল এটা রফা করা সম্ভব না, কারণ এটা জারি হয়ে যাবে কথা বলার সাথে সাথে এটা কি হয়ে যাবে জারি হয়ে যাবে। তো আনা সুমাইন কেন তাসারুপ লাইম কিনু রফু আগের এই সাতাসারুপ অম্বিকে আন্দোলন করে জিসমের ইয়াতে শর্ত হ্যাঁ আগের এই সাতাসারুপ করে যেসে কি আজাদ কর দেনা এত মুদাব্বার বানানা আও তাসারুপান ইউজিবু হাক্কান লিল গাইরি এতো এটা তো হলো তাসারুপটা এটা করছে গায়রে কোনো হক হয় নাই বরং গোলাম আজাদ হয়ে গেছে মুদাব্বার হয়ে গেছে, কিংবা এমন একটা তাসারুফ করছে যে তাসারুফের কারণে এই মুভির মধ্যে আরেকজনের হক লাহেক হয়ে গেছে এখন ওই বেটার হক থেকে দূরে সরে আসা তার দ্বারা কোনো সম্ভব না, তাহলে কি আর রুইয়াত কি হয়ে যাবে সাকেত। আও তাসারুফানি এত এই সে তাসারুফ করে ইউজিবু হাক্কান লিল গাইরি ইসমে মুভি কে আন্দর গায়ের কা হক কো ওয়াজিব করে কাল ভাই মুতলাক এই রুইয়াতের শর্ত আছে এইটার আরেক বেটার কাছে এই 100 টাকা দেন তোর কাছে বেচা হয়ে যায় এখানে আর কোনো শর্ত শরত রায় নাই যে তিন দিন আমি চিন্তা করি, তোর কাছে ব্যস্ত আছি 100 টাকা তিন দিন চিন্তা করি, বাইরে মুতলাক করে ফেলে। তার মানে হইল যে হ্যাঁ রুই রাত্রের খেয়াজাটা ছিল তাহলে কি করছে চাকরি ওর রেহেনি, অথবা আরেকজনের কাছে কি করছে বন্ধক দিয়া দিচ্ছে ওর ইজারা, অথবা অন্যজনের কাছে ভাড়া দিয়া দিচ্ছে। দেহার পরে তো এমনি বাতিল কাউল বাদ। লিয়ানু লাম্মা লাম্মা লাজিমা তাআযার আল ফাসল, যখন নাকি গায়রের হক বা এই জাতীয় কাজ তাসাদুব সে এটা করে নিল, তো তাআযার আল ফাসল তার ফস্ক করা কি হয়ে গেছে তার ফাবাতাল কিয়া সোস্কা বিখিয়া কিয়া হয়ে যায় বাতিল। ওয়াইন কানা তাসারুবান লা ইউজিবু হাক্কাল লিল গায়রি কাল বাইয়ি বিশাত্তিল কিয়ারি ওয়াল মুসাবা মাল হিবা মিন গায়রি তাসকিম লা ইয়াবতুলু ক্বাবলা মিন, আর যদি তাসারুফটা এরকম করে থাকে যে তাসারুফের দ্বারা অন্যের হক এটার মধ্যে লাজেম হয় না, যেমন সে বেচছে তবে শর্তে খিয়ারের সাথে যে খিয়ারের রুয়েতের উপরে যে গোলামটা সে নিচ্ছে এটা আরেকজনের কাছে বেচছে, কয় তারপরে আমি তিন দিন চিন্তা করি, তাহলে তার খিয়ারের রুয়ে সাকেত হবে না। ঠিক মুসাওয়ামা দরদাম করছে, খিয়ারের রুয়েতের উপরে যে গোলামটা সে কিনছে এটা আরেকজনের লোকে দরদাম করতেছে বাও করতেছে, তাইও তার খিয়ারে রুয়েত কি হবে না সাকেত হবে। অথবা হেবা বিগাইরে তাসলিম করছে, অর্থাৎ কইছে যে আমি যে রুয়েতের উপরে গুলো না কিনছি এটা তোমার কাছে তোমার হেবা করে দিলাম, কিন্তু এখনো দেয় নাই তার কাছে, মহল্লাহুর কাছে কি করে নাই এখনো দেয় নাই, তাহলে হেবা তখনই সহি হবে যতক্ষণ যখন মহল্লাহ কাছে চলে যাবে, এর আগে হেবা সহি হয়। তাহলে হেবা বিগাইরে তাসলিম যদি হয় কিংবা বিশর্তের খিয়ার যদি বাই করে কিংবা মুসাওয়ামা যদি করে ভাও করে, তাহলে এই সমস্ত সুরতের মধ্যে গায়রের হক লাজিম হয় না ওয়াজিব হয়। সুতরাং এই সমস্ত সুরতের মধ্যে তার খিয়ারের রুইয়ার যেটা এটা সাকেত হবে। যদিও নাকি এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে এই জিনিসটা তো দালালতের এজাত থেকে বেশি না, মানে এই যে আরেকজনের লোকে বেচা কেনার আলাপ সালাপ করতেছে বা ইয়া করে, কিন্তু কয় আরেকজনের কাছে বিশর্তে কি আর বিক্রি করতেছে বা হেবা বেগাইরে তাসলিম করছে, এটা দালালতে রেজা রেজার উপরে, অর্থাৎ আগের বায়ের কাছ থেকে যে কিনছে এটার উপরে রাজি যে এটার উপরে দালালত করতেছে, দালালতের থেকে তো আর বেশি না, দালালতে রেজা বুঝে। আর সরিহে রেজাও যদি থাকে আর মুস্তারি না দেখে তাইলে তো তার কি আর সাকেত হয় না, এর আগে মাস চালা গেছে না, রাজি তো কইছে কিন্তু দেহে নাই, বায় করছে রুয়াতের উপরে তারপর কি কইছে রাজি তু আমি রাজি কিন্তু দেখে নাই, তো দেখলে তার কি আর কিন্তু যেখানে সরিয়ে রেজা পাওয়া গেলে কি আর সাকেত হয় না রুইয়ার, এখানে দালালতের রেজার দ্বারা কি আর সাকেত হয় কেন। ওয়াইন কানা তাসারুফান রয়েছে, ওয়াইন কানা তাসারুফান লা ইউজিবু হাক্কান লিল গায়, আগার এসে তাসারুফ জিসকে জরিয়া গায়কা হোক ওয়াজিব না হোক কাল বাই বিশ্বত্বের খিয়ার যেটা কি খেয়ারকে সৎপর বায় ওয়াল মুসাওয়ামা ইয়া তো ভাও করনা ওয়াল হিবা মিন গায়রি তাসলিম ইয়া তো হেবা করনা বেগাইরে তাসলিম কি লা ইউবতিলু ক্বাবলা রুইয়া, তো খিয়ার কো রুইয়াত সে পহলে কিয়া নিহি করেগা বাতিল নিহি করে, লিয়ান্নাহু লা ইয়ারবাউ আলা সরিহি রিজা, ইয়ে তো সরিহি রিজা সে জিয়াদা নি, তো সরিহি রিজা যেটা আছিল ওই জায়গার মধ্যে তো বাই কি হয় না বাতিল, এটা তো দালালতের, লিয়ান্নাহু লা ইয়ারবাউ আলা সরিহি, ويقتله بعد الرؤية لوجود دلالته. ها এরপরে যদি দেখে আর আগের তো দালালতের রেজা আছে তাহলে বাতিল হয়ে যাবে।